السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين. ورفع أبويه على العرش وخروا له سجدا، وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. কোরআনুল করিমের সূরা ইউসুফের 99 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। গত সপ্তাহে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি। আজকে ইনশাআল্লাহ এই সূরার শেষ তাফসির হবে। আজকের আলোচনার মধ্যে যে প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, ইয়াকুবের পরিবার যখন মিশরে গিয়ে ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করল, ইউসুফ আলাইহিসসালাম তখন তার আব্বা আম্মাকে নিজের কাছে আশ্রয় দিলেন, নিজের সঙ্গে মিলিয়ে নিলেন। وقال ادخلوا مصر ان شاء الله امنين এবং বললেন যে আপনারা মিশরে প্রবেশ করুন, নিরাপদ অবস্থায় আল্লাহ তাআলা চাহে তো নিরাপদ অবস্থায় এখানে বসবাস করবেন। এরপরে তিনি তার সিংহাসনে নিয়ে তার আব্বা আম্মাকে তার সিংহাসনের পাশে বসালেন। কোরআন বলছে ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি, ইউসুফ আলাইহিসসালাম তার পিতা মাতাকে আলাল আরশ সিংহাসনের উপরে তুললেন, অখরুলাহু সুজ্জাদান এবং তারা সকলেই সেজদাবনত অবস্থায় ঝুঁকে পড়ল, খররু ঝুঁকে পড়ল তারা, লাহু ইউসুফের উদ্দেশ্যে সুজ্জাদান শীর্ণত অবস্থায়। এরপরে ইউসুফ আলাইহিসসালাম বললেন, হে আব্বা, হাদা তাবিলু রুইয়ায় মিন ক্বাবলু, এ হচ্ছে আমার সেই পূর্বের স্বপ্নের ব্যাখ্যা যা আমি ছোটবেলায় দেখেছিলাম। কদ জাআলাহা রাব্বি হাক্কা, আল্লাহ তাআলা আমার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। ওয়াকাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজনি, এরপর ইউসুফ আলাইহিসসালাম নিজের ভাইদেরকে তিরস্কার না করে, তাদেরকে কষ্ট না দিয়ে বরং তার উপরে আল্লাহর যে অনুগ্রহগুলো সেগুলো স্মরণ করলেন এবং সেগুলো সংক্ষিপ্ত আকারে বিবৃত করলেন, আল্লাহ তাআলা যখন আমাকে জেলখানার থেকে বের করে এনেছেন তখন আল্লাহ আমার সঙ্গে সুন্দর আচরণ করেছেন। ওয়াজা বিকুম মিনাল বাদবি মিন বাদি আন নাযাগা শাইতান বাইনি ওয়া বাইনা খাওয়াতি, এবং আমার এবং আমার ভাইদের মধ্যে শয়তান এক প্রকারের শত্রুতা সৃষ্টি করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই গ্রাম থেকে এখানে পৌঁছে দিয়েছেন। ইন্না রাব্বি লাতিফুল লিমা ইয়াশাউ, নিশ্চয় আমার রব যা চান তা করতে খুবই সূক্ষ্ম পারদর্শী। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয় তিনি অত্যন্ত জ্ঞানী এবং কৌশলী। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামকে তার আব্বা আম্মা এবং তার এগারো ভাইয়েরা সেজদা করল বলে উল্লেখ করা আছে। এ কারণেই আমাদের দেশের এক শ্রেণীর বেদাতি যারা নিজেদেরকে দাবি করে সুন্নি, তারা বলতে চায় যে সেজদা হচ্ছে দুই রকম, একটা হলো সেজদা ইবাদত আর একটা সেজদায় তাজিমি। ইবাদতের সেজদা আল্লাহর জন্য করা হয়, মাখলুকের জন্য জায়েজ নেই, আর তাজিমের সেজদা মানুষের জন্য করা জায়েজ, পীরের জন্য করা জায়েজ, মা বাবাকে সেজদা করা জায়েজ, কবরে সেজদা করা জায়েজ। এইভাবে তারা নিজেদের সেজদাকে জায়েজ করার জন্য সেজদাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছে। যুগে যুগে বেদাতীরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, নিজেদের মতলব হাসিল করার জন্য এবং পার্থিব জীবনের স্বার্থ উদ্ধারের জন্য কোরআন এবং হাদিসের বিকৃত করেছে, পরিবর্তন করেছে। যেমন বেদাতকে দুই ভাগে ভাগ করেছে, আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার এবং বেদাতগুলো চালু আছে, যখন আপনি এগুলোর বিরুদ্ধে বলবেন তখন তারা বলবে বেদাত দুই রকম, একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়া, একটা হচ্ছে ভালো বেদাত আর একটা হচ্ছে মন্দ বেদাত। যখনই আপনি বলবেন এই সবে বরাতের হালুয়া রুটি বেদাত, কাজে অসুবিধা কি, এটা বেদাতে হাসানা, গরিবদেরকে খাওয়াই, অসুবিধা কি। যখনই বলবেন প্রচলিত মিলাদ, এই তিন দিনা চল্লিশা এবং এই সুনির্দিষ্ট আকারে যে মিলাদের পদ্ধতি, এগুলো বেদাত, বলবে অসুবিধা কি, নবীর মহাব্বাতেই তো করি। যখনই আপনি বলবেন মুর্দারের নামে কোরআন খতম করানো পয়সার বিনিময়ে, এটা বেদাত এবং হারাম, বলবে অসুবিধা কি, বেদাতে হাসানা, এটা আমরা সওয়াবের জন্য করি, অসুবিধা কি, কোরআনই তো পড়াই, গীতা পড়াই তো না, এখানে তো রামের কাহিনী পড়াই না, কোরআন পড়াই, এটা অসুবিধা কি। এইভাবে তারা বেদাতকে ভাগ করেছে দুই ভাগে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা খুতবার একটা অংশ ছিল অকুল্লু বেদাতিন দালালা, যে সব রকম বেদাত হচ্ছে গুমরাহি। আল্লাহর রাসূল বলেছেন কুল্লু বেদাতিন দালালা, সব বেদাত গুমরাহি। আর আমাদের হুজুররা বললেন যে না, বেদাত দুই ভাগে ভাগ করা আছে, আল্লাহর রাসূলেরটা মানবো না হুজুরেরটা মানবো। এখন প্রশ্ন যারা, তাহলে এত বড় হুজুররা কম বুঝে, এত বড় বড় আলেমরা কম বুঝে, এটাই যুগে যুগে যারা গুমরা এবং যারা বাপদাদার রসমোর আওয়াজকে ধরে রেখেছিল, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছিল, তারা এই দলিলটাই পেশ করেছিল। এমনি ভাবে বেদাতি যারা কবরে সেজদা করার পক্ষে, তারাও মূলত সেজদাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সেজদা ইবাদত আর একটা কি, সেজদা তাজিমি। একজন মুসলিমকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মাখলুকাতের জন্য সেজদা করার অনুমতি দেন নাই। আমাদের ইসলামের ভিতরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আগমন করেছেন, এই শরীয়তের মধ্যে গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা হারাম। কোরআনুল করিমের স্পষ্ট আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, সূরা হজ 22 নম্বর সূরার 77 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইরকাউ ওয়াসজুদু, রুকু এবং সিজদা করো, ওয়াবুদু এবং ইবাদত করো, কার জন্য? রাব্বাকুম, তোমাদের রবের সিজদা করো, তোমাদের রবের জন্য রুকু করবে, তোমাদের রবের জন্য ইবাদত করবে, এছাড়া কারো ইবাদত করবে না। এমনি ভাবে সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামার ওয়া লা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। 24 পারা সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সৃষ্টির নিদর্শন হচ্ছে রাত্র এবং দিন, চন্দ্র এবং সূর্য, যারা নিয়মিত ভাবে তোমাদের খেদমত করে যাচ্ছে। সূর্য নিয়মিত উদয় হচ্ছে, আবার নিয়মিত ভাবে ডুবে যাচ্ছে। চন্দ্র তোমাদেরকে নিয়মিত আলো দিয়ে যাচ্ছে, যার মাধ্যমে তোমরা দিনের বেলায় কাজ করতে পারছ, রাতের বেলায় ঘুমাতে পারছ, দিনের ক্লান্তি দূর করতে পারছ। কোরআন বলছে সূরা ইয়াসিনের আয়াত, والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। চন্দ্রের জন্য নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি, حتى عاد كالعرجون القديم, সেই পথে চলতে চলতে এক সময় চন্দ্রটা একেবারে কালউরজুন القديم, শুকনো খেজুর গাছের ডালের মতো হয়ে যায়। আরবদেরকে বোঝাবার জন্য কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, যে খেজুর গাছের শুকনো ডালের মতো হয়ে যায়, চিকন হয়ে যায়। এরপরে আল্লাহ বলছেন, লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার এবং রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করার। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, এরা প্রত্যেকই নিজ নিজ কক্ষপথে চলমান, প্রবাহমান। ইয়াসবাহুন, যে নড়াচড়া করে, যে দৌড়ায়, প্রবাহিত হয় সাঁতার কাটে। এরপরে আল্লাহ তাআলা আরাকাতে বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামার, সূর্য তোমাদেরকে আলো দেয়, চন্দ্র তোমাদেরকে আলো দেয়, ফলের মিষ্টি হয়, দিনের বেলায় কাজ করতে পারো, রাতের বেলায় সফর করতে পারো, এই চন্দ্র সূর্যের অনুগ্রহ পেয়ে তোমরা চন্দ্র সূর্যকে পূজা করো না। লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামার, চন্দ্র এবং সূর্যকে তোমরা সেজদা করো না। ওয়াসজুদু, বরং সেজদা করো কার? লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, ওই মহান সত্তার, মহান জাতের, যিনি এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকর্তার সেজদা করো, সৃষ্টির নয়। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমরা এগুলোর সেজদা করবে না, সেজদা করবে কার? যিনি আল্লাযী খালাকাহুন্না, তোমরা সেই জাতের সেজদা করো, সেই মহান সত্তার সামনে নত হও যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন, পরিষ্কার করে দিল। সেজদা করব সৃষ্টির জন্য না স্রষ্টার জন্য? পীর সাহেবরা সৃষ্টি না স্রষ্টা? পীর সাহেব হতে পারে বুজুর্গ, হতে পারে আল্লাহওয়ালা, কিন্তু তিনি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন, তোমরা একমাত্র তার সামনে সেজদা করো, তার সামনে আত্মনত করো। এবারে যারা সেজদার, যারা জায়েজ বলে, তারা দলিল যায় কি দিয়ে? তারা এই যে আজকে সূরা ইউসুফের আয়াতটা বললাম, ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তার সামনে সেজদায় লুটিয়ে পড়লো, তর্জমা করে এভাবে। কিন্তু এটা মনে রাখতে হবে, সেজদার অর্থ মাথা ঝুকানো। প্রাচীন যুগ থেকে এ পর্যন্ত যারা কাফের মুশরিক তারা সেজদা করে না, বরং সেখানে কুর্নিশ করে মাথা ঝুকায়। আমাদের সংসদে নিয়ম ছিল কিছুদিন পর্যন্ত, বোধহয় গত 200 সংসদ থেকে বাতিল হয়েছে। এর আগে আমাদের সংসদেও স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করতে হতো, মূলত এই সূরায় সেটা বলা হয়েছে। এর পরেও যদি তর্কের খাতিরে বলি, যেখানে সেজদাই তারা করেছিল, সেই সেজদাটা কি আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ছিল না ইউসুফের শরীয়তে ছিল? এমনি ভাবে তাদের আরেকটা যুক্তি, আদম আলাইহিসসালামকে সেজদা করলো ফেরেশতারা, যদি গায়রুল্লাহর জন্য সেজদা করা জায়েজ না হতো, তাহলে আদমকে কেমনে ফেরেশতারা সেজদা করলো? আমি জিজ্ঞেস করতে চাই, আদমকে যে সেজদা করেছিল ফেরেশতারা, সেই সেজদারা নফল ছিল, সুন্নাত ছিল না ফরজ ছিল? ফরজ ছিল, কারণ সেজদারা হুকুম দিয়েছিলেন কে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সেখানে সেজদা করার হুকুম দিয়েছিলেন, সেজন্য সেজদা করা ফরজ ছিল। তোর পীরের কবরে যদি আল্লাহ তাআলা সেজদা করতে বলেন, তাহলে আমি বলবো সেখানেও সেজদা করা ফরজ হবে। কিন্তু কোরআন হাদিস প্রমাণ করে, কোন পীরের দরবারে, কোন মা বাবার দরবারে, কোন মাজারের দরবারে সেজদা করা ইসলামের সাথে হারাম করে দিয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত সেজদা করা হারাম। এবারে আসুন প্রমাণ, আমরা আজকের এই বিষয়টার উপরে যথেষ্ট প্রমাণ পেশ করার চেষ্টা করব। আসুন, আমার সামনে বুখারী মুসলিম সহ সব হাদিসের গুরুত্বপূর্ণ কিতাবগুলো রয়েছে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজের হাদিস পরিষ্কার রয়েছে। যেই সব বেদাতীরা বলে কবরে সেজদা করে, কিতাব বহন করার যোগ্যতা রাখে না, পড়া তো দূরের কথা। আমি দুনিয়ার সমস্ত বেদাতীদেরকে এবং যারা কবরে সেজদা করাকে জায়েজ বলে সেই সমস্ত পীরদেরকে চ্যালেঞ্জ করে বলছি, যদি তোমাদের প্রমাণ থাকে আসো হাতেমবাগ মসজিদে, আসো, ওপেন বহস হবে, হয়তো তোমাদের ভয় হবে এখানে আসতে, আসো পল্টন ময়দানে যাও, আবাহনী মাঠে যাও, এর চেয়ে বড় ময়দানের প্রয়োজন হলে সিরাজগঞ্জের সেই যমুনা ব্রিজের পাশে চলো, তারপরেও কোরআন এবং হাদিস নিয়ে তোমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে বহস করার জন্য প্রস্তুত রয়েছি। আসুন হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদাসানা আমর ইবনে আউন, আখবারানা ইসহাক ইবনে ইউসুফ, আন শারিকিন, আন হুসাইন, আন শাবি, عن قيس بن سعد رضي الله تعالى عنه قال قال اتيت الحيره امي حيره شهر গেলাম فرايتهم يسجدون لمرزبان لهم আমি দেখলাম সেখানে খ্রিস্টানরা বা সেখানকার লোকেরা অগ্নিপূজকেরা তাদের মারজুবান তাদের লিডারদেরকে সেজদা করে। فقلت আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, সেখান থেকে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি, আহাক্কু আন আসআইয়াসুদা লাহু, আমি মনে করলাম যে যখন এই লোকেরা তাদের নেতাদেরকে, তাদের রাজা বাদশাদেরকে, তাদের পীর বুজুর্গদেরকে সেজদা করছে, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া ও আখিরাত উভয় জগতের সর্দার, আমরা তো তাকে সেজদা করব, তিনি সেজদা পাওয়ার বেশি উপযুক্ত। এই পরিকল্পনা মনে মনে করে আমি আসলাম আল্লাহর রাসূলের দরবারে। فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ আমি আল্লাহর নবীর দরবারে এলাম। فَقُلْتُ আমি আল্লাহর নবীকে বললাম, إِنِّي أَتَيْتُ الْحِيرَةَ আমি হীরা শহরে গিয়েছিলাম। فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَّهُمْ আমি সেখানে দেখেছি তারা তাদের মারজুবান তাদের লিডারদেরকে সেজদা করছে। فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ أَحَقُّ أَن تَسْجُدَ لَكَ হে আল্লাহর রাসূল, এই সেজদা তো পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত আপনি, কারণ আপনি শুধু দুনিয়ার বাদশাহই নন, আপনি তো আখিরাতের বাদশা। ক্বালা আরাইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লাহু, আল্লাহর নবী দেখেন কি সুন্দর একটা উত্তর দিলেন। ক্বালা, আল্লাহ নবী বললেন, আরাইতা, বলো তো, লাউ মাররতা কবরি, তুমি যদি আমার কবরের কাছ দিয়ে যাও, আমার মৃত্যুর পরে আমার কবরের কাছ দিয়ে যদি যাও, আকুনতা তাসজুদু লাহু, তাহলে তুমি কি আমার কবরে সেজদা করবে? আল্লাহর নবীর প্রশ্ন, যাতে করে জীবদ্দশা এবং মৃত্যু সর্বাবস্থায় উত্তর হয়ে যায়। তুমি আমার মৃত্যুর পরে যখন আমার কবরের কাছ দিয়ে যাবে তখন কি সেজদা করবে? আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র তারা সেজদাকে ভাগ করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ হাত আজিবি সেজদা করব, এরকম ভাগ করেন নাই। আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র বলছে, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, না, আমি কখনো কবরে সেজদা করব না। ক্বালা ফালা তাফালু, খবরদার তোমরা তাহলে আমার জীবদ্দশা আমাকে সেজদা করবে না। লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কোনো মানুষকে, কোনো মানুষের জন্য সেজদা করার হুকুম দিতাম, লা আমারতুন নিসা ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, তাহলে আমি মেয়ে লোকদেরকে হুকুম করতাম তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে। স্বামীদেরকে, লেমা জালাল্লাহু লাহুন্না আলাইহিন্না মিনাল হাক্কে, স্বামীদের জন্য স্ত্রীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকার এবং যে দায়িত্ব দিয়েছেন সেটার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহ ছাড়া যদি কোন ব্যক্তির জন্য সেজদা করা জায়েজ হতো, কারো জন্য হুকুম করতাম, তাহলে মেয়ে লোকদেরকে বলতাম পুরুষের জন্য তার স্বামীর জন্য সেজদা করার হুকুম দিতাম। বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিলেন যে আল্লাহ ছাড়া আল্লাহর নবীর জন্য পর্যন্ত সেজদা করার হুকুম দিলেন না। এরপরে যদি কোন পীর বলে, কোন বুজুর্গ বলে, কোন আলেম বলে সেজদা দুই প্রকার তাজিমি আর ইবাদতের সেজদা, তাজিমি সেজদা বুজুর্গের জন্য করা জায়েজ, সেইগুলো পীর না শয়তান, সেইগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি। এই শয়তানের ওলিদের বিরুদ্ধে কোরআনুল কারিমের স্পষ্ট বিধান রয়েছে, আউলিয়া শয়তান, তারা শয়তানের ওলি। কার ওলি? ওলি ঠিক আছে, কিন্তু কার ওলি? আল্লাহর ওলি নয়, শয়তানের ওলি। আসুন এরপরে আরো হাদিস, একটা আর দুটো না হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে কত গুরুত্ব দিয়েছেন এটা আমার সামনে মেশকাত আছে। এই মেশকাত শরীফ বাংলাদেশের আলিয়া, বাংলাদেশ না, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, এই বাংলাদেশ সব মাদ্রাসাগুলো আলিয়া কওমিয়া সব মাদ্রাসায় পড়ানো হচ্ছে। সেখানে আর এক হাদিস বর্ণনা করা আছে, মেশকাত শরীফ 283 নম্বর পৃষ্ঠা, ভারতীয় সাফা। এখানে বলা আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিন এবং আনসারদের একটা দলের মধ্যে ছিলেন, কোথাও যাচ্ছিলেন। ফাজা আবাইরুন, হঠাৎ করে একটা উট চলে আসলো। ফাসাজাদা লাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলো। فَقَالَ أَصْحَابُهُ يَا رَسُولَ اللَّهِ تَسْجُدُ لَكَ الْبَهَائِمُ তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাসজুদু লাকাল বাহাইমু ওয়াশ-শাজারু, আপনাকে দেখে আপনার উদ্দেশ্যে পশুরা সিজদা করে, গাছে সিজদা করে। فَنَحْنُ أَحَقُّ أَن نَسْجُدَ لَكَ, আমরা তো আপনাকে সিজদা করার জন্য বেশি অধিকার রাখি, আমরা আপনার ছাত্র, আমরা আপনার সবসময় উম্মত, আমরা সাথে থাকি, আমরা সিজদা করার অধিকার তো বেশি রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তখন বলেছিলেন, হ্যাঁ সেজদা করতে পারো, যেহেতু সেজদা দুই রকম, এরকম ভাগ আল্লাহ রাসূল করেছিলেন কিনা? ফাকালা উবুদু রাব্বাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করবে। ওয়া আকরিমু আখাকুম, আর তোমার ভাইকে সম্মান করবে, আমি তোমাদের ভাই, দীনি ভাই, আমি রাসূল, তোমাদের রাসূল নবী, তোমরা আমাকে সম্মান দেখাবে কিন্তু সেজদা করবে না। ওয়ালাউ কুনতু আমুরু আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার জন্য আদেশ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে। ওয়ালাউ আমুরুহা আন তানকুনা মিন জাবালিন আসফার ইলা জাবালিন আসওয়াদ আমিন জাবালিন আসওয়াদ ইলা জাবালিন আবিয়াদ কানা ইয়ামবাগি লাহা আন তাফআলা। যদি কোন স্বামী তার স্ত্রীকে হুকুম দেয় একটা সাদা পাহাড়কে কালো পাহাড়ে পরিণত করা আর কালো পাহাড়কে সাদা পাহাড়ের দিকে রূপান্তরিত করা, তো তার সেটাও করা উচিত হতো। মুসনাদে আহমদের হাদিস, মেশকাত শরীফ 283 নম্বর পৃষ্ঠায় বলা আছে। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর কি অধিকার স্ত্রীর উপরে তা বয়ান করতে গিয়ে হাদিসটা বলেছেন। সঙ্গে সঙ্গে আমরা এটাও বুঝলাম যে কোন মানুষের জন্য কোন মানুষকে সেজদা করার অনুমতি নেই, সেজদায় তাজিমিও না, সেজদা ইবাদত না, সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এমনি ভাবে আমরা আরো হাদিস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের আরো অনেকগুলো হাদিসে বয়ান করেছেন যে সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য হবে, কোন মানুষের জন্য, কোন গায়রুল্লাহর জন্য সেজদা করা যাবে না। মাজার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে মাজারেও সেজদা করা যাবে না। আজকে আমাদের সমাজে একদল মানুষ যারা কোরআন হাদিসের কোন এলেম রাখে না, নিজেদেরকে দাবি করে মারিফাতপন্থী, এই লোকগুলো সেজদাকে ভাগ করে এরপরে আল্লাহর সেজদার পরিবর্তে গায়রুল্লাহর সেজদাকে জায়েজ করেছে। আমি এটা সবসময় বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াতের বিধান দিতে গিয়ে এত স্পষ্ট বিধান দিয়েছেন, আমরা যখন নামাজ পড়তে যাই নামাজের মধ্যে রুকু সেজদা করা কি? যত রকম নামাজ আমরা পড়ি, ফজরের নামাজ পড়লে রুকু সেজদা করা ফরজ, যোহরের নামাজ রুকু সেজদা করা ফরজ, আসরের নামাজ রুকু সেজদা করা ফরজ, এভাবে মাগরিবের নামাজ, এশার নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, যত প্রকারের নামাজ রয়েছে সব প্রকারের নামাজের মধ্যে রুকু সেজদা করা কি ফরজ। রুকু সেজদা না করলে নামাজ হবে? কিন্তু যদি নামাজটা জানাজার নামাজ হয় রুকু সেজদা করা যাবে কিনা? জানাজার নামাজ যদি কোনো বুজুর্গের হয়, জানাজার নামাজ যদি বাবা আদমের হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ হযরতে মূসা নবীর হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ চাই আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ চাই আবু বকর সিদ্দিকের হোক না কেন, ওমর বিন খাত্তাবের হোক না কেন, ওসমান বিন আফফানের হোক না কেন, আলী ইবনে আবি তালেবের হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ বড়বীর আব্দুল কাদের জিলানির হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ খাজা মঈনুল চিশতি রহমাতুল্লাহ হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ শাহজালাল রহমাতুল্লাহ হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ খানজাহান আলী হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ নিজামউদ্দিন আলী হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজের রুকু সেজদা করা যাবে না যত বড় পীরের বুজুর্গের হোক না কেন। কারণ কি? সব নামাজের মধ্যে রুকু সেজদা করা ফরজ, কিন্তু জানাজার নামাজে রুকু সেজদা করার অনুমতি নেই। কারণটা কি মুসলমান? কারণ চিন্তা করে খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেওয়ার ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করেছেন, সব নামাজে রুকু সেজদা করা ফরজ করে দিয়েছেন, কিন্তু জানাজার নামাজে রুকু সেজদা করা নিষেধ করে দিয়েছেন। কি জন্য? অন্যান্য নামাজে তোমার মাঝে আর বান্দার মাঝে কোনো গায়রুল্লাহ নেই, আল্লাহ ছাড়া কোনো পীর নাই, কোনো বুজুর্গ নাই, কোনো খানকাওয়ালা নেই, কোন দরগাওয়ালা নেই, কোন ল্যাংটা বাবা নেই, সেজন্য সমস্ত নামাজের মধ্যে রুকু সেজদা ফরজ করা হয়েছে। কিন্তু জানাজার নামাজে তোমার মাঝে এবং আল্লাহর মাঝে একটা গায়রুল্লাহ একটা লাশ রয়েছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের রুকু সেজদা পর্যন্ত মুলতবি করে দিয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সতর্কতার সাথে বিধান দিয়েছেন, লাশ যখন বুজুর্গের একেবারে সামনে ছিল তখন সেজদা করার সবচেয়ে বেশি উপযুক্ত সময় ছিল, তখন তুমি সেজদা করতে পারলে না। তোমার সামনের থেকে লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে আড়াই মন মাটি আসলো, বাঁশ আসলো, হোগলা আসলো, তোমার মাঝের থেকে আড়ালে চলে গেল, তারপরে তোমাকে কোন বিবেক কবরে গিয়ে সেজদা করার জন্য অনুমতি দিয়েছে? কবরে সেজদা করা জায়েজ না হারাম? আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে আরো কঠোর ভাবে বিধান দিয়েছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, নাসাই শরীফ এর মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিয়েছেন, হাদিস বয়ান করেছেন। হাদিস শুনতে থাকুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুখারীর সহিহ হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি মারদিহি আল্লাযী লাম ইয়াকুম মিনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রোগের থেকে আর উঠেন নাই, মানে কি মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় তিনি বলেছেন, লানাল্লাহুল ইহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছিল। নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানাবার কারণে যদি ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর নবী মৃত্যুর সময় লানত করতে পারেন, তাহলে যে ওলিরা, যে লোকেরা ওলিদের কবরকে মাজার বানায়, সেজদার স্থান বানায়, তাদের উপরে লানত পড়বে না? নাকি নবীদের মর্যাদা ওলিদের চেয়ে ছোট হয়ে গেল? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ 3 নম্বর খণ্ডের 156 পৃষ্ঠা, 198 পৃষ্ঠা, এবারে 8 খণ্ডের 114 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। মুসলিম শরীফের 2 খণ্ডের 68 নম্বর হাদিস, আবু আওয়ানার ভিতর 1 নম্বর হাদিস 1 খণ্ডের 399 হাদিস, মুস্তাদে আহমদের 6 খণ্ডের 180 নম্বর হাদিস, 121 নম্বর হাদিস, 250 নম্বর হাদিস, এভাবে মুস্তাদে আহমদের 3 নম্বর খণ্ডের 48 নম্বর হাদিস, এভাবে অনেক কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা উল্লেখ করা হয়েছে, সহিহ হাদিস। লানাল্লাহুল ইহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীর কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাউলা যালিকা, যদি এটা আশঙ্কা না হতো তাহলে লা উবরিজা কবরহু, আল্লাহর নবীর কবরকে খোলা জায়গায় খোলা রাখা হতো, কিন্তু ভয় হয়েছে যে মানুষেরা অতি মহব্বত করে সেখানে গিয়ে সেজদা করতে পারে, সেজন্য আল্লাহর রসুলের কবরকে আটকে দেওয়া হয়েছে যাতে সেজদা করার কোনো সুযোগ না থাকে। এমনি ভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আরো একটা হাদিস বর্ণিত, হযরত আবু বকর সিদ্দিকের থেকে বর্ণিত, আয়েশা বলেন আবু বকর সিদ্দিকের থেকে, আল্লাহু আকবার, আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে গেল, এতামারু ফি দাফনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দাফন প্রসঙ্গে আলোচনা হলো, নাদফানুহু ক্বালা ক্বাইলুন, কেউ কেউ বলল নাদফানুহু হাইসু কানা ইউসাল্লি ফি মাকামিহি, আমরা আল্লাহর নবীকে সেই জায়গায় দাফন করব যেখানে তিনি নামাজ পড়তেন। এটা কেউ বলল, কাল আবু বকর মাযাল্লাহ আন নাজালহু ওয়াসানা ইউবাদ, কখনো নয়, আমরা আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল যেখানে নামাজ পড়তেন সেখানে দাফন করব আর লোকেরা গিয়ে সেখানে সেজদা করবে ইবাদত করবে, এটা হতেই পারে না। ওয়াকাল আল আখারুন, আরেক দলে বলল, তাহলে একটা কাজ করি, নাদফানুহু ফিল বাকিয়ায়, আমরা তাহলে বাকিউ লোকারকার জান্নাতুল বাকি যেটাকে বলা হয় ওইখানে দাফন করব, হাইসু দুফিনা ইখওয়ানুহু মিনাল মুহাজিরিন, যেখানে আল্লাহর নবীর মুহাজিরিন মক্কা থেকে যারা হিজরত করে নবীর সঙ্গে এসেছিল তাদেরকে যেখানে দাফন করা হয়েছে সেখানে দাফন করব। ক্বাল আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইন্না নাকরাহু আন ইখরুজা কবর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমি এটা পছন্দ করি না, আল্লাহর রাসূলের কবরকে বাকিউল গারকাদে বের করে দেওয়া হোক এবং তারপরে মানুষেরা সেখানে গিয়ে প্রার্থনা করবে, সেজদা করবে আর বেদাত চালু করবে, শিরক করবে, এটা করতে দেওয়া যাবে না। ফায়াউযু বিহি মিনান নাস আলাইহি হাক্কুন, ওয়া হাক্কুল্লাহি ফাওকা হাক্কি রাসূলিল্লাহ, জেনে রাখো এটা আল্লাহর হক, সেজদা পাওয়া আল্লাহর হক, প্রার্থনা পাওয়া আল্লাহর হক, আল্লাহর হক নবীর হকের চেয়ে উপরে, কাজী আমরা এটা করতে যাব না। এরপরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করে, তাহলে আপনি কি মনে করেন, কলু ফামা তারান তাই আবু বকর, আবু বকর তাহলে তুমি কি মনে করো আল্লাহর রাসূলের কবর কোথায় হতে পারে? কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবারে বললেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মা কাবাযাল্লাহু নাবিয়্যান কাত্তু ইল্লা দুফিনা হাইসু কুবিদা রূহুহু, আল্লাহ তাআলার কোন নবীদেরকে মৃত্যু অন্য কোন জায়গায় দেন না, বরং যেখানে আল্লাহ তাআলা তার নবীর কবর হওয়া চান সেখানেই তার মৃত্যু দিয়ে থাকেন। ফয়সালা হয়ে গেল, আবু বকর সিদ্দিক যখন এই হাদিস শুনালেন তখন সবাই বুঝতে পারলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মৃত্যুবরণ করেছেন হযরত আয়েশার হুজরায় সেখানেই দাফন করা হবে। এবারে তারা বিছানার চতুর্দিকে মাপ দিল, মাপ দিয়ে তারপরে আল্লাহর রাসূল ওখান থেকে সরানো হলো। সুম্মা ইহতামালাহু আলিয়ুন ওয়াল আব্বাস ওয়াল ফযল ওয়া আহলুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী, আব্বাস এবং ফজল ইবনে আব্বাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস এবং আব্বাসের পুত্র ফজল এবং পরিবারের অন্যান্য লোকেরা মিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশকে ওখান থেকে সরানো হলো। এরপরে ওখানে কবর খনন করা হলো। আর ওয়াকাল কওম ফিল হাফরি ইহফারুন হাইসু কানাল ফিরাশ, যেখানে আল্লাহর রাসূলের বিছানা ছিল সেইখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবর খনন করা হলো এবং সেখানে দাফন করে দেওয়া হলো। এমনি ভাবে আরেকটা হাদিস বুখারী শরীফের হাদিস, এটা বুখারী আরেকটা হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাতালাল্লাহুল ইয়াহুদা, আল্লাহ তাআলা ইহুদীদেরকে ধ্বংস করুক, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছিল। এমনি ভাবে আরো হাদিস, ওয়ান আয়েশা ওয়া ইবনে আব্বাসিন, আয়েশা এবং ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা হাযরাতুল ওয়াফাতু, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময় হাজির হয়ে গেল, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, জালা ইলকাল ওয়াজহি তারফা খামিসিহি লাহু ফাইদা ইগতাম্মা কাশাফান ওয়াজহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে চাদর দিতে লাগলেন বারবার, আবার মাঝে মাঝে চেহারা খুলে ফেললেন, চেহারা খুলে তিনি বললেন, ওয়া ইয়াকুলু লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, আল্লাহ তাআলার লানত ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীর কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছিল। তাকুল আয়েশা ইউহাজ্জিরু মিসলাল্লাযী সানাউ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাবধান করছিলেন, ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছিল আমার উম্মত যাতে সেরকম না বানায় সেজন্য সাবধান করছিলেন। এরকম ভাবে আরেকটা হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, লাম্মা কানা মারাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, تذاكر بعض نسائه بكنيسة بأرض الحبشة يقال له ماريا وقد كانت أم سلمة أم حبيبة قد أتت أرض الحبشة تذكرنا من حسن وتصاويرها حضرت عائشة رضي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু সময় ঘনিয়ে আসলো তখন আল্লাহর নবীর স্ত্রীদের থেকে কেউ কেউ হাবাসায় তারা একটা গির্জার কথা আলোচনা করলো যে আর গির্জার নাম হচ্ছে মারিয়া যেখানে উম্মে হাবিবা এবং উম্মে সালামা আল্লাহর নবীর দুই স্ত্রী হিজরত করে চলে গিয়েছিলেন হাবাসার হিজরতের সময় তারা হিজরত করে গিয়েছিলেন এরপরে তারা যখন ফিরে আসলেন তারা সেই গির্জার সৌন্দর্য এবং মাজারের সৌন্দর্য আলোচনা করলো এই আলোচনা শুনে হযরত আয়েশা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাকে চাদর থেকে বের করলেন ফাকালা এবং তিনি বললেন উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু বানাউ আলা কবরিহি মাসজিদান সুম্মা সাফফারু তিলকা সুয়ার উলাইকা শিরারুল খালক ইনাল্লাহ ইয়াউমাল কিয়ামা জেনে রাখো ওই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের কোন বুজুর্গ সালেহ আল্লাহওয়ালা লোক যখন মারা যেত তখন তারা তাদের কবর সেই বুজুর্গের কবরকে পীরের কবরকে তারা সেজদার স্থান বানাতো মাজার বানাতো সুম্মা সাফফারু তিলকা সুয়ার অথবা সেই বুজুর্গদের তারা মূর্তি তৈরি করত মূর্তি তৈরি করে তারপরে আস্তে আস্তে প্রার্থনা করত এবং শেষ পর্যন্ত সিজদা করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উলাইকা শিরারুল খালক ইনাল্লাহ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাতের মধ্যে শূকরের চেয়ে কুকুরের চেয়ে সমস্ত ইতর প্রাণীর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে এই ইহুদি এবং খ্রিস্টান জাতি যারা নবীদের ওলিদের কবরগুলোকে সিজদার স্থান বানিয়েছিল বোঝা গেল নবীদের কবর বানাবার কারণে যদি তারা কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট বানে হয়ে থাকে তাহলে যারা পীরের কবরকে বুজুর্গের কবরকে সেজদার স্থান বানাচ্ছে তারা কোন প্রকারের হবে এমনি ভাবে হাদিস অনেকগুলো আমি বলতে গেলে একের পর এক হাদিস একশো হাদিস বর্ণনা করা যাবে এই মাজার পূজা পীর পূজা কবর পূজার বিরুদ্ধে আল্লাহ রাসূল কত সাবধান করেছেন সবগুলো বুখারী মুসলিম সহ সহি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে বাজাল জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর পাঁচ দিন আগে বলতে শুনেছি কদ কানা লি ফীকুম ইখওয়াতুন ওয়াসদিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সঙ্গে তোমাদের বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব ছিল ওয়াইন্নি আবরা ইলাল্লাহি আন ইয়াকুনা লি ফীকুম খলীলুন আমি আল্লাহর কাছে তোমাদের থেকে বারা করছি এই ব্যাপারে যে তোমাদের মধ্যে আমার কোনো খলিল থাকবে না খলিল মানে হচ্ছে একনিষ্ঠ বন্ধু এই একনিষ্ঠ বন্ধু তোমাদের সঙ্গে আমার কারণেই আমার একনিষ্ঠ বন্ধু হচ্ছেন আল্লাহ ওয়াইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কদ ইত্তাখাযানি খলীলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলান জেনে রাখো আল্লাহ তাআলা যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে খলিল বানিয়েছিলেন ঠিক তেমনি ভাবে আমাকেও খলিল বানিয়েছেন ওয়ালাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলান আমি যদি আমার উম্মতের থেকে কোন ব্যক্তিকে খলিল বানাতাম লাত্তাখাযতু আবা বকরিন খলিলান তাহলে আমার আবু বকরকে আমার সেই খলিল বা একনিষ্ঠ বন্ধু বানাতাম যেহেতু আমার খলিল হচ্ছেন আল্লাহ এজন্য আবু বকরকে আমি খলিল বানাচ্ছি না এতে বোঝা গেল সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে আল্লাহ রাসূলের কাছে প্রিয় ব্যক্তি ছিলেন কে আর যেই শিয়ারা আবু বকরকে আল্লাহর দুশমন বলে মুরতাদ বলে এবং যারা বলে মদিনায় যদি কোনদিন আমরা দখল করতে পারি তাহলে সর্বপ্রথম যে কাজ হবে তাহলে আল্লাহর নবীর কবরের পাশ থেকে দুইটা মূর্তি অপসারণ করব সেই মূর্তি বলতে তারা আবু বকর ওমরকে বোঝানো হচ্ছে ও মুসলমান জাতি যারা আল্লাহ নবীর খলিলকে আল্লাহর নবীর বন্ধুকে যারা মূর্তি বলে যারা মুরতাদ বলে কাফের বলে সেই শিয়া মুসলমান না কাফের আজকে বাংলাদেশের সেই শিয়ারা ইসলাম প্রচারের নামে ভ্রাতৃত্বের নামে মুসলমানকে ধোঁকা দিচ্ছে ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে এই পনেরো নম্বরে কালচারাল অফিস আছে আমি দেখছি অনেক ওলামায়ে কেরামদেরকে সেই শিয়াদের পাঁচটা গোলাম তাদের পয়সা খেয়ে খেয়ে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে আমার ভাইয়েরা আমি হাদিস এই প্রসঙ্গে আলোচনা করছি না হাদিস একটা অংশ ছিল সেজন্য ইঙ্গিত দিয়ে দিলাম যে শিয়া দুনিয়ার খারাপ কাফেরদের মধ্যে একদল কাফের শিয়া মুসলমান নয় শিয়া মুসলমানদের চরম শত্রু যুগে যুগে এই শিয়ারা মুসলমানদের হত্যা করেছে কাফেরদের শক্তি যুগিয়েছে এবং মুসলমানদের ধ্বংসে সাহায্য করেছে ইরাকেও মুসলমানদের ধ্বংসে সাহায্য করেছে কারা এই শিয়ারা আফগানিস্তানে মুসলমানদের ধ্বংসে সাহায্য করেছে কারা পাকিস্তানে মুসলমানদের ধ্বংসে সাহায্য করছে কারা এবং বাংলাদেশেও এই মুসলমানদের ধ্বংস করার জন্য শিয়ারা উঠে পড়ে লেগেছে তাদের ইউনিভার্সিটি আছে ওই যে প্রিন্স আগা খান আসছে যখন এই দেশের শাসকরা তাদের সেজদা করে গিয়া তাদের আপনারা জানেন প্রিন্স যখন আসে তখন ওই শিয়া মেয়েরা তাদের চুলগুলো বিছিয়ে রাখে, আর এই প্রিন্স আগা খান সে তাদের চুলের উপরে পা দিয়ে হেঁটে যায়, এটাতে তাদের নাকি জীবন পাল্টে যায়। এই সমস্ত শিয়া আমাদের দেশে এসে দাবি করে তারা মুসলমান, এবং এই শিয়াদের একদল পাঁচটা কুকুর রয়েছে, তাদের পয়সা দিয়ে রাজনৈতিক দল করে আর দাবি করে বাংলাদেশ ইসলাম কায়েম করবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শিয়াদের পয়সা খেয়ে, শিয়াদের আকীদা বিশ্বাস নিয়ে যারা পয়সা খেয়ে ইসলামী আন্দোলন করে, তারা কেয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করতে পারবে না, ইসলামকে ধ্বংস করতে পারবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, লাউ কুনতু মুত্তাখিজান উম্মতি মিন উম্মতি খলিলান, আমি যদি আমার উম্মতের মধ্য থেকে কোন ব্যক্তিকে খলিল বানাতাম, একনিষ্ঠ বন্ধু বানাতাম, লাত্তাখাজতু আবা বকরিন খলিলা, আমি আবু বকরকে আমার খলিল বানাতাম। এরপরে মূল আলোচ্য বিষয়ের সাথে যে অংশটা বলছি, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, এরপরে আল্লাহ নবী বলেছেন, জেনে রাখো, আলা সাবধান শুনে রাখো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে যে সমস্ত লোকেরা ছিল, কানু ইত্তাখিজুনা কুবুর আম্বিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, তারা তাদের নবীদের, আম্বিয়া নবীদের, সালিহিহিম বুজুর্গদের, পীরদের কবরকে তারা সেজদার স্থান বানাতো। আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ, খবরদার খবরদার, তোমরা আমার মৃত্যুর পরে আমার কবরকে, আমার ওলিদের কবরকে, আল্লাহর ওলিদের কবরকে, সাহাবাদের কবরকে তোমরা সেজদার স্থান বানাবে না। ফাইন্নি আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এর থেকে সাবধান করছি, সতর্ক করছি। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 768 নম্বর হাদিস, আবু আওয়ানার প্রথম খণ্ডের 401 নম্বর হাদিস, এরকম ভাবে তাবারানী কবীরের প্রথম খণ্ডের 84 নম্বর হাদিস, ইবনে সাদের দ্বিতীয় খণ্ডের 240 নম্বর হাদিস, এরকম বিভিন্ন কিতাবে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম আনু ইত্তাখিজুনা কুবুরা মিয়াসালি মাসাজিদ, আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ, তোমরা কবরগুলি সিজদার স্থান বানাও না। আনহা কুমান দালিক, আমি তোমাদেরকে এর থেকে বারণ করছি। আরেকটা হাদিস মুস্তাদাবি সাইবা এবং মুস্তাদি মুসলিমের হাদিস, বিভিন্ন কিতাব হাদিসে বর্ণিত হয়েছে। এরকম হাদিস আরো অনেকগুলো এখানে আছে, বলতে গেলে হাদিস বয়ান করতে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا اللهم لا تجعل قبري وثنا, হে আল্লাহ, আমার কবরকে যেন মূর্তি বা বুত বানানো না হয় যেখানে সেজদা করা হবে। এরপরে লানাল্লাহু কওমান ইত্তাখাযু কুবুর আম্বিয়াই মাসাজিদ, খবরদার আল্লাহ তাআলা ওই কওমকে ধ্বংস করুন, লানত করুন, যারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে। মুস্তাদে আহমদ ইবনে সাদের হাদিস, রেফারেন্স দেওয়ার সময় লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান, হে আল্লাহ, আমার কবরকে ওয়াসান মূর্তি পূজার স্থান বানাবে না, যে কারণে আজ পর্যন্ত আল্লাহর নবীর কবরে গিয়ে কেউ সেজদা করতে পারে না। এই কবর পূজারীরা যখন ওখানে গিয়ে সেজদা করতে যায়, তখন ওখানে যারা দায়িত্বে আছেন তারা ওখানে তাকে ঘাড় ধরে বের করে দেয় আর বলে, আমাদেরকে দারোয়ানরা বের করে দিয়েছে। দারোয়ান বের করে নাই, আল্লাহর নবী মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার কবরে যেন সেজদা না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোর ঘাড় ধরে ওখান থেকে বের করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের বুঝতে হবে, আমাদের সমাজে এই শিরিকার বেদাত ঢুকে, কবর পূজা ঢুকে, পীর বুজুর্গদের নামে এই সমস্ত ঢুকে আজকে সেজদাকে ভাগ করেছে, সেজদায়ে ইবাদত আর সেজদায়ে তাজিমি। সেজন্য পাকিস্তানের একজন বড় আলেম তিনি লিখেছেন আফসুস করে, ইস দাওর মে ওলামায় হক কা ওজুদ আনকা হোতা চলা যা রাহা হয়, এই যুগ ওলামায় হকের অস্তিত্ব একেবারেই একেবারেই অদৃশ্য হয়ে যাচ্ছে। যারা দুই একজন আছে তারাও তাওহীদের বয়ান করতে ভয় পায়, শিরক বিদআতের বয়ান করতে ভয় পায়। অ মুসলমান, তোমাদের দায়িত্ব আছে, আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদের থেকে আদায় দায়িত্ব নিয়েছেন, তাদেরকে সাবধান করেছেন। সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইদ আখাযাল্লাহু মিতসাকাল্লাযিনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসে, আল্লাহ তাআলা আলেমদের থেকে, আহলে কিতাবদের থেকে, যাদেরকে কোরআনের কিতাব ইলম দেওয়া হয়েছে, আসমানি কিতাব ইলম দেওয়া হয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে মানুষের সামনে সত্যকে স্পষ্ট করে দেওয়ার। সেজন্য তোমাদেরও দায়িত্ব আছে সত্যকে স্পষ্ট করে দেওয়ার। সেজদায়ে তাজিমি, কোন প্রকারের সেজদা ইসলামে গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো জন্য সেজদায়ে তাজিমি, সেজদা ইবাদত, কোন প্রকারের সেজদা জায়েজ না হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হারাম ঘোষণা করেছেন, লানত দিয়েছেন। আমি হাদিসগুলো শুনিয়েছি, আরো অনেক হাদিস আছে, এজন্য যে হাদিসটা বারবার বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ সহ হাদিসের সব কিতাবে পাওয়া যায় তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা ইয়ামবাগি লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন, কোন মানুষ যদি কোন মানুষের জন্য সেজদা করার অনুমতি থাকত, লা আমারতুল মারআতা, আমি মেয়ে লোকদেরকে হুকুম করতাম, আন তাসজুদা লিজাওজিহা, তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে, ইদা দাখালা আলাইহা, যখন স্ত্রীর কাছে স্বামী ঘরে প্রবেশ করে তখন স্বামীকে স্ত্রী সেজদা করার হুকুম করতাম, বিমা ফাদ্দালাল্লাহু লাহু আলাইহা, তিরমিজি হাদিসে ভাবে আছে। এখানে বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে লোকের জন্য পীরকে বড় আখ্যায়িত করেছেন না স্বামীকে বড় আখ্যায়িত করেছেন। কেন মেয়ে লোকের প্রসঙ্গ আসলো? কারণ কবরে মাজারে পীরকে বেশি সেজদা করে মেয়ে লোক না পুরুষেরা? মেয়ে লোকেরা দেখবেন, মেয়ে লোকেরা, গরিব মেয়ে লোকেরা সবচেয়ে বেশি যায়, আর কিছু অশিক্ষিত ধর্মের থেকে কুশিক্ষিত এই সমস্ত লোকেরা ভিড় জমায়। সেই জন্য কিতাবে লিখেছে, আওরাতকে নজদিক পীর বড় হয়, মেয়ে লোকদের কাছে পীর বড়, অথচ আল্লাহর রসুলের কাছে স্বামী বড়। আল্লাহর রসুলের কাছে মেয়ে লোকের জন্য কে বড়, পীর না স্বামী? মগর রসুল সাল্লামকে নজদিক শৌহর বড় হয়। औरत ने सवाल के करके दुनिया भर की खवातीन के लिए ऑर्डिनेंस जारी कर दिया, सुभान अल्लाह, चूंकि औरत ही ज्यादा पीरू फकीरों को सजदा करने की खोगर है। लिखछेन जेहेतु बेशीबाग मेये लोकेरा पीर फकीरेर दरबारे सजदा करे, सेजन्य अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मेये लोकेर प्रसंग तुले धरलेन आर बोललेन जे কিয়ামত পর্যন্ত মেয়ে লোকদের জন্য স্বামীকে সেজদা করার দরজা যখন বন্ধ, আর কোন পীর বুজুর্গকে সেজদা করার অনুমতিও নেই। সুতরাং যারা জু আওরাতে পীরু ফকিরু মঙ্গল মলঙ্গুং কি ইহা হাজির দিতি হয়, উনে সেজদা করতে হয়, ও আপনি কিয়ে করায় কা আঞ্জাম তো হি ভগতির হাতি হয়। যারা পীরের দরবার সেজদা করে, যারা স্বামীর পায়ে সেজদা করে, যারা কবরে সেজদা করে, সেই মেয়েদের উপর আল্লাহর রাসূল লানত করেছেন, এবং সেই লানতের কারণেই আজকে মুসলিম জাতি সব জায়গায় অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, আজকে পদদলিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে খবরদার সেজদা করা যাবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সেজদা করার আবেদন করেছিলেন, আল্লাহর রাসূল কত সুন্দর করে বললেন, লাও আমারতু বিকবরি ওয়া আনতা তাসজুদু লাহু, তুমি যদি আমার কবরের কাছে যাও তা সেজদা করতে। এবারে আল্লাহর রাসূল কবর সেজদা থেকে বারণ করেছেন। বোঝা গেল কবরে সেজদা করা কোরআন হাদিস এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শ, এই সবের পরিপন্থী, যে কারণে আমরা ভারতবর্ষে দেখেছি যখন বাদশাহ জাহাঙ্গীর তার রাষ্ট্রে কুরুনিশের আইন জারি করেছিল, তখন ওই সময়কার মুজাদ্দিদ হযরতে মুজাহিদ ফিসানি রাহমাতুল্লাহ আলাই এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। শেষ পর্যন্ত আপনারা ঘটনা শুনেছেন যে জাহাঙ্গীর বাদশাহ সে একটা রাজপ্রাসাদের ছোট্ট গেট তৈরি করেছিল, এখান দিয়ে মুজাদ্দিদকে প্রবেশ করানো হবে এবং তিনি ভিতরে বসে থাকবেন, লোকদেরকে বলবেন যে এই মুজাদ্দিদ কুরুনিশ করেছে। ইতিহাস আপনারা জানেন, যখন এই পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে মুজাদ্দিদকে রাজপ্রাসাদে আহ্বান জানানো হলো, মুজাদ্দিদ যখন রাজপ্রাসাদে প্রবেশ করছেন তখন দেখলেন যে একটা ছোট্ট গেট, মাথা ঢুকাতে হলে মাথা নিচু করে ঢুকাতে হবে। তিনি জিজ্ঞেস করলেন, এই প্রাসাদে ঢুকার জন্য এর চেয়ে কি ভালো কোনো দরজা নেই, বড় দরজা নেই? লোকেরা বলল, অবশ্যই রয়েছে, এই গেটটা তো আপনার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে। মুজাদ্দিদ বুঝতে পেরেছেন এদের নাম মুজাদ্দিদ, আর যারা মুজাদ্দিদ দাবি করে মাজারে সেজদা করে নিজের পায়ে সেজদা করায় মুরিদদেরকে দিয়ে, ওগুলো মুজাদ্দিদ নগর নাম মাজার দোষ। এগুলো কি মানুষের হারাম পয়সা খেতে খেতে মাজার দোষ পড়ে গেছে, মুরিদদের দ্বারা শরীর চাপাতে হয়, দেখবেন এক এক পীরকে দশজনে চাপে, মাথা চাপে, পা চাপে। আল্লাহর নবী এতেকাব বসেছিলেন, সেই সময় নবীর মাথায় তেল দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহর নবী আয়েশার হুজুরার কাছে গিয়ে মাথা দিয়ে দিলেন, আয়েশা ভিতরের থেকে তেল লাগিয়ে দিয়েছেন, বুখারী আমার সামনে রয়েছে, নিশকাত সামনের বাবুল এতেকাব পরিষ্কার রয়েছে। আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর মাথায় হুজুরার ভিতর থেকে তেল লাগিয়ে দিয়েছি, কেন নবীর মাথায় তেল দেওয়ার লোকের অভাব ছিল, সাহাবায়ে কেরামের অভাব ছিল, অমুসলমান জাতি নবীর মাথায় যখন তার স্ত্রী তেল লাগাচ্ছেন, তোর পীরের মাথায় কোন মুরিদ তেল লাগাতে পারবে না। আজকে এক এক পীরকে দেখবেন চাপাই কেমনে গিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা নয় এই পীরা। ইসলামে যতদিন পর্যন্ত এই পীর মুরিদি প্রবেশ করে নাই ততদিন পর্যন্ত মুসলমানদেরকে সারা পৃথিবী ভয় করেছিল। ঠিক আজ থেকে মাত্র 350-400 বছর আগে থেকে পীর মুরিদির প্রথা রয়েছে। আর আজ পর্যন্ত হাদিস আমার সামনে সবগুলো বলতে পারবো না, বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আল্লাহর রাসূলের যুগে যখন ওই যে রোম সম্রাটের দরবারে চিঠি গিয়ে বসলো আবু সুফিয়ানরা ছিল হাবশায়, তখন তারা কি বলেছিল? আবু সুফিয়ান যখন দেখলো যে এরা আল্লাহর রাসূলের ভয় পাচ্ছে, তখন আবু সুফিয়ান বলেছিল ইন্নাহু লাইয়াখাফু মিনহু মালিকু আসফার, আমরা তার বিরোধিতা করি অথচ এই শ্বেত বর্ণের লোকেরা তাকে ভয় পাচ্ছে, জেনে রাখো ইসলাম কোনদিন চাপিয়ে রাখা যাবে না। আবু সুফিয়ান সেদিন মন্তব্য করেছিল, যতদিন পর্যন্ত মুসলিম জাতি শিরক বিদআত বিরোধী তাওহীদের উপরে ছিল ততদিন পর্যন্ত সারা বিশ্বের কুফরদেরকে ভয় করেছে। আর আজকে মুসলমানরা মাজার পূজা, পীর পূজা, কবর পূজা, সুফিবাদী আকিদার মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য তুলে নিয়েছেন, চতুর্দিকে মার খাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার করে দিয়েছেন যে কোন পীরের পায়ে সেজদা করা যাবে না, কোন কবরে সেজদা করা যাবে না। আজকে কবরের পূজার নামে মূর্তি পূজা হচ্ছে। আমি বলে থাকি, জওহরলাল নেহরু যখন দেখলো যে আজমেরে গিয়ে মাজার মানুষেরা কি করে, উনি একদিন দেখার জন্য গেলেন যে এত লোকেরা যায় কি জন্য, গিয়ে দেখি, গিয়ে দেখলেন যে মানুষ সেজদা করে ফুল দেয়, তখন তিনি হো হো করে হাসলেন, পরক্ষণে বললেন মুঝে বাত সমঝ মে আ গই, হিন্দু আর মুসলিম মে কোই ফরক নেহি হ্যায়, আমার বুঝে এসেছে হিন্দু মুসলমানের মধ্যে কোন পার্থক্য নেই, ওরাও বুজুর্গদের পূজা করে, হিন্দুরা ওদের বুজুর্গদের পূজা করে, ফরক সিরফ এহি হ্যায় হিন্দু লোক মূর্তি বনা কে উপর মে রাখ কর পূজা করতে হ্যায় আর মুসলমান কবর মে রাখ কর পূজা করতে হ্যায়। তিনি বলেছেন হিন্দু আর মুসলমানদের মধ্যে কোন পার্থক্য নেই, হিন্দুরাও ওলিদের পূজা করে, বুজুর্গদের পূজা করে, নেককার লোকদের ভালো লোকদের পূজা করে, মুসলমানরাও করে, মুসলমানরা পূজা করে বুজুর্গদেরকে কবর রেখে তারপরে, আর হিন্দুরা বুজুর্গদের মূর্তি তৈরির উপরে রেখে পূজা করে। এই জন্য মনে রাখতে হবে এই মাজারগুলো কত মাজার আছে, গাদাসা, ঘোড়াসা, তেলাসা, লেচুসা, কত মাজার। থানবী সাহেব লিখেছেন এক জায়গায়, এক পীর তার মুরিদ একটা বুড়ো হয়ে গেছে, খেদমত করতে পারে, শরীর টিপতে পারে না, মুরিদের একটা গাদা দেশে যায় নিয়ে বাজারে তরি তরকারি বিক্রি করবি আর খাবি। গাদা নিয়ে ভালোই সংসার চলছিল, হঠাৎ করে একদিন বাজারে যাওয়ার পথে গাদারা রাস্তা পাশে মরে গেছে। মুরিদ চিন্তা করলো এখন কি করি, পীর সাহেবের দেওয়া গাধা এটার এমনি ফেলে রাখা ঠিক হবে না, একটা কবর তৈরি করলো, কবর তৈরি করে কবর দিয়ে মাটি চাপা দিয়ে তারপরে চিন্তা করতে লাগলো গালে হাত দিয়ে চোখ বন্ধ করে, কেমনে চলবো এখন। সে তো এই চিন্তা করছে, লোকেরা মনে করলো যে মাশাআল্লাহ একটা নতুন বুজুর্গের মাজার বোধহয় পাওয়া গেছে। বাজারে যাওয়ার সময় তেল চাল ডাল দিয়ে গেল, বাজার থেকে যাওয়ার সময় দেখে যে এখনো তো আছে, টাকা পয়সা দিয়ে গেল। লোকটা সারাদিন কান্নাকানি করে চিন্তা করে আর কত কান্দব, চোখ খুলল বাড়ি যাওয়ার জন্য মাশাআল্লাহ, চোখ খুলে দেখে আরে সর্বনাশ, শুনেছিলাম হাতি মরলে লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, এটা যে গাধার জন্য প্রযোজ্য তা তোমার জানা ছিল না, এ তো গাধাও মরার পরেও সেই লাখ টাকা। তিনি এবারে মাথায় বুদ্ধি ঢুকল, বাজারে গেলেন, তেল চাল ডাল দাবালে খাইলো, আর কিছু বিক্রি করলো, টাকা পয়সা দিয়ে লাল শালু কাপড় কিনলো, আর একটা সাইনবোর্ড তৈরি করলো, হযরত গাদাসা রাহমাতুল্লাহ আলাইহির মাজার, সাইনবোর্ড লাগানো। লোকেরা যখন গাদাসার মাজার পাইল, নতুন মাজার পাওয়া গেছে, দলে দলে লোক ঝুঁকে পড়লো, এবারে ওর পীরের মাজার বন্ধ হয়ে গেছে। পীর সাহেব ওকে একদিন ডাকাইলো যে ব্যাপার কি, তোর ঘটনা কি? এখন পীরের কাছে মিথ্যা কথা বলা যায় না। পীর সাহেবদের ডাকাইলো, বলে হুজুর আসলে ঘটনা এই, গাদাটা মরলে পরে এই কাহিনী ঘটেছে। পীর সাহেব হেসে বলল যে ওহো অসুবিধা নাই, তোর বাড়ি যেটার মাজার আমার বাড়ি ওইটার মায়ের মাজার। কাজী বোঝা গেল এই যে মাজার তন্ত্র আমাদের সামনে আমাদের দেশে চালু হয়েছে, এই মাজারগুলো দেখবেন সব বাসের রোডের পাশে, বাস লাইনের পাশে, রেল লাইনের পাশে মাজার দেখেছেন? কারণ রেল লাইনের পিছনে থামাইয়ে পয়সা দেওয়া সম্ভব না, ওইখানে পয়সা দেওয়া সম্ভব। সেই জন্য আজকের এই সূরা ইউসুফের তাফসিরের সমাপনী তাফসির, এখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ছিল, সেখানে বলা ছিল ওয়ারাফা আবাইহি আলাল আরশে ওয়াখরু লাহু সুজ্জাদা, ইউসুফ আলাইহিস সালাম তার পিতা মাতাকে সিংহাসনে তুলে নিলেন এবং তারা সেজদা অর্থাৎ মাথা ঝুঁকিয়ে ফেললেন। এইখান থেকে পীর বুজুর্গেরা বন্ড পীরেরা সেজদা করার অনুমতি, সেজদায় তাজমির অনুমতি পেয়েছে, জায়েজ করেছে। সেজন্য আমি কোরআন হাদিসের থেকে এই বিষয়ের উপরে আলোচনা করেছি। যদি এর পরেও কোরআন হাদিসের কারো প্রয়োজন হয়, আমার সামনে আজকে কিতাব আছে, সব কিতাবগুলো গুরুত্বপূর্ণ কিতাব, বুখারী মুসলিম তিরমিজি এখানে সবগুলো আছে, এই কিতাবের থেকে আপনার দেখে তারপর অর্জন করবেন। তবুও কোন দাজ্জাল, কোন ভণ্ড পীর এদের খপ পরে পরে ইমান আমান হারাইয়েন না, মুসলমান নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত করছেন। আজকে মুসলিম জাতি চতুর্দিকে মার খাচ্ছে আর তার জন্য মুসলমানদের কোনো ব্যথা নেই। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তবে শুক্রিয়া আদায় করছেন। আমরা ইনশাআল্লাহ সে বিষয়গুলো সামনে আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমিন।